كَانَ فِي قَصَصِهِمْ عِبْرَةٌ لِكُلِّ الْأَبْصَارِ بَارَكَ اللَّهُ لَنَا وَلَكُمْ فِي الْقُرْآنِ الْعَظِيمِ وَنَفَعَنَا وَإِيَّاكُمْ بِالْآيَاتِ وَالذِّكْرِ الْحَكِيمِ حضرات علماء کرام محترم حاضرین আমার বক্তব্য শুরু করার আগে যারাই আপনাদের সামনে বক্তব্য দিয়েছেন তাদের মুখ থেকে আপনারা শুনেছেন, হযরত শেখ গাজী নগরী রহমতুল্লাহি আলাইহির স্মৃতি রক্ষার জন্য যে আল হক পরিষদ গঠন করা হয়, এই আল হক পরিষদের উদ্যোগে আয়োজিত আজকের এই মুবারক সমাবেশে আমরা যোগদান করছি। তারা বলেছেন হযরত শেখ গাজী নগরী রহমতুল্লাহি আলাইহির নাম ছিল আব্দুল হক, দুইটা শব্দের সমন্বয়ে এই নাম, একটা আব্দু আর একটা আল হক, সন্ধি হয়েছে আব্দুল হক। আব্দু অর্থ বান্দা আর আল হক আল্লাহর নাম, আল্লাহর বান্দা, সত্যিকারের অর্থেই তিনি আল্লাহর বান্দা ছিলেন, তিনি যথার্থ অর্থেই আল্লাহর বান্দা ছিলেন। আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন আল্লাহর বান্দা কিছু, যারা আল্লাহর বান্দা তাদের জন্য আল্লাহ জান্নাত তৈরি করেছেন, যারা আল্লাহর বান্দাগি না করে অন্য কিছুর দাসত্ব করে তাদের জন্য আল্লাহ জাহান্নাম তৈরি করেছেন। কাজী আল্লাহর বন্দেগী শিক্ষার জন্য আমাদের শেখে গাজী নগরী রহমতুল্লাহি আলাইহি ছিলেন আদর্শ, তার কাছ থেকে আমরা যথাযথভাবে আল্লাহর বন্দেগী শিক্ষা গ্রহণ করছি। কীভাবে আল্লাহর বন্দেগী করতে হয় তিনি সারা জীবন ভর আমাদেরকে শিক্ষা দিয়েছেন। এই সমস্ত মনীষীগণ তাদের জীবন ইতিহাসের মধ্যে পরবর্তীদের জন্য শিক্ষণীয় বিষয়, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা ইউসুফে পূর্ববর্তী নবীগণের ইতিহাস, তাদের উম্মতগণের ইতিহাস বর্ণনা করে সূরার শেষের দিকে বলেন, লাকাদ কানা ফি কাসাসিহিম ইবরাতুন লিকুলিল আবসার, তাদের জীবন ইতিহাসে শিক্ষণীয় বিষয়ের রয়েছে চক্ষুষ্মানদের জন্য, যাদের চক্ষু আছে অর্থাৎ যারা গবেষণার দৃষ্টিতে দেখে তারা এই সমস্ত মনীষীদের জীবনে অনেক কিছু শিখার মতো শিক্ষণীয় বিষয় পায়। হযরত ইউসুফ আলাইহিস সালামের ঘটনার মধ্যে যত শিক্ষণীয় বিষয় আছে এর মধ্যে একটা শিক্ষণীয় বিষয় হল, কোনো কোনো তফসিরের বিবরণ মতে 7 বছর বয়সে হযরত ইউসুফ আলাইহিস সালামকে বড় 10 ভাই প্রথমে কুয়ায় নিক্ষেপ করে দিয়েছে, তারপরে একদল ব্যবসায়ীদের কাছে গোলাম বলে বিক্রি করে দিয়েছিল। ব্যবসায়ীরা মিশরের বাজারে মিশরের প্রধানমন্ত্রীর কাছে গোলাম বলে বিক্রি করে দিয়েছে। মিশরের প্রধানমন্ত্রী হযরত ইউসুফ আলাইহিস সালামকে গোলাম জেনে কিনলেও গোলামের মতো লালন পালন করেনি, আপন ছেলের চেয়েও আরো বেশি আদর যত্নে লালন পালন করেছে। শেষ পর্যন্ত এক পর্যায়ে তিনি মিশরের বাদশাহ হয়ে গেলেন হযরত ইউসুফ আলাইহিস সালাম। বাদশাহ হওয়ার পরে তার পরিবারের সবাইকে, তারা ছিলেন সিরিয়ার বাসিন্দা, সেখান থেকে ইউসুফ আলাইহিস সালাম তার বাবা ইয়াকুব আলাইহিস ইসলাম সহ পরিবারের সবাইকে, বংশের সবাইকে মিশরে নিয়ে গেলেন। 7 বছর বয়সে বাবা এই 7 বছর বয়স্ক ছেলেকে হারাইছিলেন, মিশরের বাদশাহ হওয়ার পরে প্রায় 70 বৎসর পরে আবার পিতা পুত্রের সাক্ষাৎ। এই দীর্ঘদিনের বিরহে ইয়াকুব আলাইহিস সালাম ছেলে ইউসুফের জন্য কাঁদতে কাঁদতে চক্ষু দুইটা অন্ধ করে ফেলেছিল। শেষ পর্যন্ত আল্লাহ তার কুদরতি ব্যবস্থায় ইয়াকুব আলাইহিস সালামের দৃষ্টিশক্তি আবার ফেরত দিয়েছিলেন। প্রায় 70 বৎসর পরে হারানো ছেলের সাথে বাবা ইয়াকুবের যখন প্রথম সাক্ষাৎ হয়, তখন ছেলে ইউসুফ বাবা ইয়াকুব আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন, আপনি কি তকদিরে বিশ্বাস করেন না? ইয়াকুব আলাইহিস সালাম ছেলেকে জবাব দিলেন, তকদিরে বিশ্বাস না করলে তো কোনো মানুষ মুসলমানই হতে পারে না। যে কোনো সাধারণ মুসলমান অত তকদিরে বিশ্বাস করে? আমি তো সাধারণ মুসলমান না, আমি তো একজন রাসূল নবী। তুমি আমাকে এমন প্রশ্ন করলে কেন যে আমি কি তকদিরে বিশ্বাস করি না? যেখানে সাধারণ কোনো মুসলমান তকদির বিশ্বাস না করলে মুসলমান হতে পারে না, সেখানে একজন নবীকে আপনি কি তকদির বিশ্বাস করেন না, এই প্রশ্ন করার কি অর্থ হতে পারে? ছেলে ইউসুফ আলাইহিস সালাম বললেন, আপনি যদি সত্যই তকদিরে বিশ্বাসী হতেন তাহলে আমাকে হারানোর কারণে আপনি কাঁদতে কাঁদতে চক্ষু দুটি অন্ধ করলেন কেন? আপনি যদি মনে করেন যে আমি আপনার দ্বারে কাছে থাকলে সুখে শান্তিতে থাকতাম আর আপনার পাশে না থাকার কারণে আমি দুনিয়াতে দুঃখে দুর্দশায় জীবনযাপন করবো, এটা যদি মনে করেন তাহলে তকদিরে আপনার বিশ্বাস রইল কোথায়? কথাটা কি বুঝতেছেন আপনারা? বাবা ইয়াকুব আলাইহিস সালাম ছেলের এই প্রশ্নের জবাবে বলেন, তুমি আমার কাছে থাকলে সুখে শান্তিতে জীবনযাপন করতে, আমার হাত ছাড়া হওয়ার কারণে তোমার দুঃখে দুর্দশায় জীবনযাপন হবে এমন চিন্তায় আমি কোনোদিন কাঁদিনি। আমি কেঁদেছি তোমাকে হারানোর পরে কেঁদেছি একটা চিন্তায়, সেটা হলো তুমি যদি আমার দ্বারে কাছে থাকতে, আমার তত্ত্বাবধানে লালিত পালিত হতে, তাহলে আমি তোমাকে আল্লাহর বন্দেগী শিক্ষা দিতাম, আল্লাহর বন্দায় রূপে তোমাকে আমি গড়ে তুলতাম। তুমি যে আমার হাত ছাড়া হয়ে গেছো, না জানি কোন লোকের তত্ত্বাবধানে তোমার লালন পালন হয়, সে যদি তোমাকে আল্লাহর বন্দা রূপে গড়ে না তোলে, সে যদি তোমাকে আল্লাহর বন্দেগী শিক্ষা না দেয়, তাহলে তো তোমার জীবনটাই বিনাশ হয়ে যাবে, সেই চিন্তায় আমি কেঁদেছি। ইউসুফ আলাইহিস সালাম এবং ইয়াকুব আলাইহিস সালামের এই প্রশ্নোত্তরের ঘটনার জন্য আমাদের জন্য বিরাট শিক্ষণীয় ব্যাপার আছে। আমরা আমাদের কলিজার টুকরা ছেলে মেয়েদেরকে কার সাথে লেখাপড়া করতে দিই, কার সাথে চলাফেরা করতে দিই, কার সাথে খেলাধুলা করতে দিই? বর্তমান সমাজের অধিকাংশ মা বাবারা নিজের ছেলে মেয়েদের ব্যাপারে এই সমস্ত খোঁজখবর রাখার কোনো দরকার মনে করে। যার সাথে আমার ছেলে মেয়েকে লেখাপড়া করতে দিলাম, চলাফেরা করতে দিলাম, খেলাধুলা করতে দিলাম, সে যদি আল্লাহর বন্দেগীর পথ ছেড়ে দিয়ে নফসের গোলামি করে, মনের দাসত্ব করে, তাহলে আমার ছেলে মেয়েকেও সে নফসের গোলাম বানাবে। সুজা কথায়, যার সাথে আমার ছেলে মেয়েকে চলাফেরা, উঠা বসা, খেলাধুলা, লেখাপড়া করতে দিলাম, সে নিজে যদি জান্নাতের পথের প্রতীক না হয়, সে নিজে যদি জাহান্নামের পথে প্রতীক হয়, অবশ্যই সে আমার ছেলে মেয়েকেও জাহান্নামের পথে নিয়ে যাবে। আর সে নিজে যদি জান্নাতের পথের প্রতীক হয়, অবশ্যই সে আমার ছেলে মেয়েকেও জান্নাতের পথে নিয়ে যাবে। এই কথাটা নিজেদের সন্তানদের বেলায় চিন্তা করার মতো মা বাবা এই সমাজে খুব কমই পাওয়া যায়। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইউসুফ আলাইহিস সালামের জীবন ইতিহাস পবিত্র কোরআনে বর্ণনা করে সূরার শেষের দিকে বলেন, লাকাদ কানা ফি কাসাসিহিম ইবরাতুল লিউলিল আবসার, তাদের জীবন ইতিহাসের মধ্যে চক্ষুষ্মানদের জন্য রয়েছে শিক্ষণীয় ব্যাপার। আমার কথাগুলি বুঝে থাকলে বলুন, হযরত ইউসুফ আলাইহিসসালামের জীবন ইতিহাসে শিক্ষণীয় ব্যাপার রয়েছে কিনা পরবর্তীদের জন্য? এর মধ্যে মাত্র একটা শিক্ষণীয় ব্যাপার আমি আপনাদের সামনে তুলে ধরেছি। বাবা ইয়াকুব আলাইহিসসালাম ছেলে ইউসুফকে হারাবার কারণে দীর্ঘদিন কাঁদতে কাঁদতে চক্ষু দুটি অন্ধ করে ফেলেছিলেন। ছেলের দুনিয়ার জীবনের সুখ শান্তির চিন্তায়, দুনিয়ার জীবনের দুঃখ দুর্দশার চিন্তায় না আখেরাতের চিন্তায়, ইউসুফ আলাইহিসসালামের ঘটনার থেকে আমাদের জন্য যা কিছু শিকার মতো আছে এর মধ্যে এইটা একটা শিকার মতো আছে। আমরা আমাদের ছেলে মেয়েদের দুনিয়ার জীবনের সুখ শান্তির চিন্তা জীবন ভর করি, আমার ছেলে আমার মেয়ে দুনিয়াতে সুখ শান্তিতে জীবনযাপন করতে পারবে কিনা সেই ফিকির সারা জীবন ভর করি, আমার ছেলে মেয়ে দুনিয়াতে সুখ শান্তিতে জীবনযাপন করার জন্য আজীবন চেষ্টা চালাই, কিন্তু আমার ছেলে মেয়ে পরকালে জাহান্নাম থেকে রক্ষা পাবে কিনা, আমার ছেলে মেয়ে পরকালে জান্নাত লাভ করতে পারবে কিনা সেই চেষ্টা এই সমাজের খুব কম মা বাবাই নিজেদের ছেলে মেয়ের ব্যাপারে করে। কাজেই এই শিক্ষা হযরত ইউসুফ আলাইহিস সালামের জীবন ইতিহাস থেকে আমাদের অবশ্যই গ্রহণ করা দরকার। ইউসুফ আলাইহিস সালামের ঘটনা বর্ণনা করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাকাদ কানা ফি কাসাসিহিম, ফি কাসাসিহি বলেননি, শুধু ইউসুফ আলাইহিস সালামের জীবন ইতিহাসের মধ্যেই পরবর্তীদের জন্য শিক্ষণীয় ব্যাপার রয়েছে এভাবে বলেননি। আল্লাহ বলেন, তাদের সকলের জীবন ইতিহাসের মধ্যেই পরবর্তীদের জন্য শিক্ষণীয় ব্যাপার রয়েছে। যারাই আল্লাহর বন্দেগীর পথে জীবনযাপন করেছে তারাই পরকালের চিরস্থায়ী জীবনকে সুখময় করার জন্য আজীবন সাধনা করে গেছে। এই রকম মনীষী দুনিয়ার থেকে যারা যারা বিদায় হয়ে গেছেন তাদের সকলের জীবন ইতিহাসেই আমাদের জন্য শিক্ষণীয় ব্যাপার। তাদের সকলের জীবন ইতিহাস আমাদেরকে পথ প্রদর্শন করবে শান্তি এবং চিরশান্তি এবং চিরমুক্তির পথ প্রদর্শন করবে আমাদেরকে। যারা আল্লাহর পথে জীবনযাপন করে গেছেন, যারা আল্লাহর এবাদত বন্দেগীর পথে জীবনযাপন করে গেছেন এই সমস্ত মনীষীদের জীবন ইতিহাস পরবর্তীদের জন্য চিরশান্তি এবং চিরমুক্তির পথ প্রদর্শন, এই পথ প্রদর্শনটাকে ধরে রাখার জন্যই আমার মনে হয় এই পরিষদের তারা আলহক পরিষদের তারা আলহক নামে পরিষদ গঠন করেছেন, যেন এই বৃহত্তর সিলেটের কৃতি সন্তান হযরত শেখ গাজী গনী রহমতুল্লাহ আলাইহির জীবন আদর্শ থেকে তার জীবন ইতিহাস থেকে আমরা পরবর্তীরা যেন শিক্ষণীয় ব্যাপারগুলি গ্রহণ করতে পারি, তার পদাঙ্ক অনুসরণে যেন আমরা জীবনযাপন করতে পারি। আমি শুরুতেই বলেছি আব্দু শব্দের অর্থ বান্দা আর আল হক আল্লাহর এক নাম, এই দুই শব্দ মিলিত হয়ে আরবি সন্ধি অনুপাতে আব্দুল হক হয়েছে। তাহলে আব্দুল হক নামটা দুই শব্দের দ্বারা গঠিত, একটা আব্দু আর একটা আল হক। এই আল হক আল্লাহর এক নাম, আব্দুল হক অর্থ আল্লাহর বান্দা আল্লাহর গোলাম, সত্যই তিনি জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আল্লাহর বন্দেগী করে গেছেন, আল্লাহর গোলামি করে গেছেন। তার জীবন থেকে তার জীবন ইতিহাস থেকে আমাদের আল্লাহর গোলামি শিক্ষা করা, আল্লাহর ইবাদত শিক্ষা করা দরকার। তাই এই দরকারটাকে ধরে রাখার জন্যই আল হক পরিষদ গঠন করা হয়েছে। আল্লাহর এক নাম যে আল হক, আল হক অথবা হক দুভাবেই শব্দটা উচ্চারিত হয়, হক এভাবে উচ্চারণ হয়, আল হক এভাবে উচ্চারণ হয়। এই হক শব্দটা বিপরীত অর্থ আছে বিভিন্ন রকম। কোন সময় হক শব্দটাকে কুফুরের বিপরীতে ব্যবহার করা হয়, কোন সময় হক শব্দটাকে এমন বাতিলের বিপরীতে ব্যবহার করা হয় যে বাতিল বাতিল হওয়া সত্ত্বেও কুফুর নয়, আর কোন সময় হক শব্দটাকে এমন বেঠিক এর বিপরীতে ব্যবহার করা হয় যা বেঠিক হওয়া সত্ত্বেও বাতিল নয়, তাহলে একটা হলো কুফুর, একটা হলো বাতিল, আর একটা হলো বেঠিক। এই তিনটার বিপরীতেই হক শব্দ ব্যবহৃত হয়। যেমন উদাহরণের দ্বারা আমি আশা করি আপনারা সহজে দিতে পারবেন, আল ইসলাম হাক্কুন ওয়াল কুফরু বাতিল। ইসলাম হলো হক আর কুফুর হলো বাতিল। এখানে কুফুর শব্দটাকে ইসলামের বিপরীতে ব্যবহার করা হয়। ইসলাম এমন একটা হক যার বিপরীতটা কুফুর, ইসলাম এমন একটা হক যার বিপরীতটা কুফুর। আবার এক হাদিসে উল্লেখ আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতেরা অর্থাৎ মুসলমানেরা 73 দলে বিভক্ত হয়ে 72 দল মুসলমান জাহান্নামে যাবে আর এক দল মুসলমান জান্নাতে যাবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, জান্নাতি মুসলমানের দলটার পরিচয় কি? জবাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি। মুসলমানের যে দল মনগড়াভাবে নিজস্ব মনগড়া ব্যাখ্যা মতো ইসলাম পালন করবে না, আমি রাসূলের সুন্নাত তরিকা মতে আমার সাহাবায়ে কেরামের জমাতের আদর্শ মতে যারা ইসলাম পালন করবে এরা জান্নাতি হবে। আর বাকি যত মুসলমান এই ইসলাম পালন করবে মনগড়া ব্যাখ্যা মতে, এরা সবাই ইসলাম ধর্ম পালনের কারণে মুসলমান, কিন্তু মন গড়া ব্যাখ্যা মতে পালনের কারণে এই সমস্ত মুসলমান 72 দল বিভক্ত হয়ে জাহান্নামে যাবে। বুঝে থাকতে বলুন তো, 72 দল মুসলমান জাহান্নামে না 72 দল কাফির জাহান্নামে? মুসলমান, এই 72 দল মুসলমান এরাও বাতিল, কিন্তু এমন বাতিল যা কুফুর নয়, এরা কাফির না, মুসলমান হওয়া সত্ত্বেও জাহান্নামী। সুতরাং এরা হক নয়, এরা বাতিল। এদের বিপরীতে মুসলমানের যে দল শুধু সুন্নতে রাসূল আর জামাতে সাহাবার আদর্শ মতে ইসলাম পালন করবে এদেরকে বলা হয় হক। 73 দল মুসলমানের মধ্যে এক দল মুসলমান হক আর 72 দল মুসলমান বাতিল। আমার কথা বুঝে থাকলে বলুন, এখানে কি হক শব্দটা কুফুরের বিপরীতে ব্যবহার করা হয়েছে না বাতিলের বিপরীতে? এখানে এমন বাতিলের বিপরীতে হক শব্দটা ব্যবহৃত হয়েছে যে বাতিল কুফুর নয় কিন্তু পথভ্রষ্টতা, মন গড়া ব্যাখ্যার অনুযায়ী। আবার কোন সময় হক শব্দটাকে কুফুরের বিপরীতেও নয় বাতিলের বিপরীতেও নয় বেঠিক এর বিপরীতে ব্যবহার করা হয়। এই কথাটা বোঝার জন্য একটা উদাহরণ শুনুন। আপনারা যারা দৈনিক 5 বেলা নামাজ পড়েন, অন্তত আপনাদের জানা থাকার কথা, আর কেউ না জানলেও, আসরের সময় 4 রাকাত ফরজ নামাজের আগে 4 রাকাত সুন্নত নামাজ আছে, জানেন কি কেউ? আসরের 4 রাকাত ফরজ নামাজের আগে 4 রাকাত সুন্নত নামাজ আছে। এই সুন্নত নামাজ পড়াটা হলো হক, ঠিক না পড়াটা কি বাতিল? না পড়াটা বেতিল। আসরের 4 রাকাত সুন্নত পড়া ঠিক না পড়া বেতিল? ঠিক না, না পড়াটা ঠিক না, কুফুরিও না বাতিলও না, ঠিক না। এরকম যে কাজটা ঠিক না এর বিপরীতেও হক শব্দ ব্যবহৃত হয়। এই পার্থক্যগুলি আমাদের সমাজে সচরাচর আলোচনা হয় না। আজকে আল হক শব্দটা এই নামটা দেখে আমার মনে জাগলো যে আমাদের সর্বস্তরের মুসলমানদের মধ্যে বিষয়টা আলোচনা হওয়া দরকার। হক শব্দটা কোন সময় কুফুরের বিপরীতে ব্যবহার হয়, কোন সময় বাতিলের বিপরীতে ব্যবহার হয়, কোন সময় বেঠিকের বিপরীতে ব্যবহার হয়, পার্থক্যগুলি জানা থাকলে আমরা সমাজের প্রচলিত অনেক রকমের গুমরাহি থেকে, অনেক রকমের পথভ্রষ্টতা থেকে নিজেদের ইমান এবং আমলকে হেফাজত করে রাখতে পারি। আমি আশা করি আপনারা সবাই জানেন, বর্তমানে সারা দুনিয়ার সমস্ত মুসলমানদের মধ্যে চারটা মজহাব আছে হক। বর্তমান দুনিয়ার যে কোনো মুসলমান এই চার মজহাব এর কোনো একটা মজহাব অনুসরণ করবে না, অত ইসলামের কোনো কর্মকাণ্ড চালাবে, এরা হক নয়, এরা বাতিল। সাইদ মজহাব হক, সাইদ মজহাবের বিপরীত কুফুরও না বেঠিকও না, বাতিল। সাইদ মজহাবের বিপরীত কুফুরও না বেঠিকও না, বাতিল। বেঠিকটা বাতিলের চেয়ে আরো হালকা। কাজেই এই চারটা মজহাব হক, কিন্তু তাত্ত্বিক আলোচনা, তাত্ত্বিক বিশ্লেষণের দ্বারা এই কথা পরিষ্কার হয়ে গেছে যে এই চার মজহাবের কোনো একটা মজহাবের কোনো একটা বিষয় সিদ্ধান্ত, চারটা সিদ্ধান্তই সঠিক নয়, একটা সিদ্ধান্ত সঠিক আর বাকি তিনটা বেঠিক। চার মজহাবের যদি কোনো একটা বিষয় নিয়ে যদি চার মজহাবের চার রকম সিদ্ধান্ত পাওয়া যায়, আমার কথা বুঝে থাকলে বলুন চারটাই সঠিক না একটা সঠিক? একটা সঠিক হইলে বাকি তিনটা কি কুফুর না বাতি বেঠিক? কিন্তু কোনটা সঠিক কোনটা বেঠিক এই দুনিয়ার কোনো মানুষের জানা নাই, এই জন্য সম্ভাবনা আছে এইটাও সঠিক ওইটাও বেঠিক হইতে পারে, সম্ভাবনা আছে ওইটাও বেঠিক এইটাও সঠিক হইতে পারে। এই জন্য আল্লাহ এবং আল্লাহর রাসূলের পক্ষ থেকে এমন ব্যাপারে সঠিক হোক বেঠিক হোক সর্বাবস্থায় সওয়াবের ঘোষণা দেওয়া হয়েছে। বিষয়টা আমি আশা করি উদাহরণের মাধ্যমে আরো সহজে বুঝতে পারবে। ঐতিহাসিক বদরের যুদ্ধে মুসলমানদের হাতে বন্দী হল 70 জন সন্ত্রাসী। 70 জন সন্ত্রাসীকে বন্দী করে নিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফ গেলেন। সেখানে গিয়ে সাহাবায়ে কেরামদের সাথে পরামর্শ করলেন এই যুদ্ধবন্দীদের কি করা যায়, হত্যা করে ফেলা যায় না মুক্তিপণ নিয়ে ছেড়ে দেওয়া যায়। রাসূল পরামর্শ করে সিদ্ধান্ত নিতেন কোন ব্যাপারে, যে ব্যাপারে আল্লাহর পক্ষ থেকে কোনো সিদ্ধান্ত আসেনি, যে ব্যাপারে রাসূলের কাছে আল্লাহর পক্ষ থেকে সিদ্ধান্ত এসেছে সেই ব্যাপারে কি পরামর্শের কোনো দরকার বাকি থাকে? দরকার নেই। কাজেই রাসূল সাহাবায়ে কেরামদের সাথে পরামর্শ করে সিদ্ধান্ত নিতেন কোন ব্যাপারে, যে ব্যাপারে আল্লাহর পক্ষ থেকে কোনো সিদ্ধান্ত আসেনি। পরামর্শ নিলেন সাহাবায়ে কেরামের কাছে, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু পরামর্শ দিলেন এদেরকে হত্যা করে ফেলা দরকার, এরা ইসলামের দুশ্মন মুসলমানের দুশ্মন, এরা ইসলাম এবং মুসলমানের বিরুদ্ধে অস্ত্র ধারণ করেছে, যুদ্ধের ময়দানে অবতীর্ণ হয়েছে, ইসলামকে এবং মুসলমানকে দুনিয়ার বুক থেকে মুছে ফেলা ঠিক, এই রকম শত্রুকে ছেড়ে দেওয়া যায় না, এই পরামর্শ দিলেন হযরত উমর। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু পরামর্শ দিলেন এর বিপরীত, তিনি বললেন এরা যত বড় শত্রুই হোক এরা আমাদের হাতে ধরা পড়েছে, যুদ্ধের মাঠে এক দফা শিক্ষা পেয়েছে, ধরা পড়ার কারণে আর এক দফা শিক্ষা পেয়েছে, এবার যদি এদের কাছ থেকে মুক্তিপণ নিয়ে ছেড়ে দেওয়া হয় আশা করা যায় এরা ভবিষ্যতে সংশোধন হতে পারে, কাজেই এদেরকে ছেড়ে দেওয়া হোক, এই পরামর্শ কার? এবার বলুন তো আপনারা উভয়টা পরামর্শই কি সঠিক? একটা সঠিক একটা বেঠিক, কিন্তু কোনটা সঠিক কোনটা বেঠিক এটা জানার কোনো উপায় কোনো বান্দার নেই। এই মুহূর্তে স্বয়ং রাসূলেরও জানার উপায় ছিল না যে কোনটা সঠিক কোনটা বেঠিক। এই সমস্ত বিষয়ে, যে সমস্ত বিষয়ে আল্লাহর পক্ষ থেকে সুস্পষ্ট কোনো সমাধান আসে না, এই সমস্ত বিষয়ে সমাধান বের করতে গিয়ে যদি ভিন্ন ভিন্ন মত হয় তাহলে একটা মতই সঠিক আর বাকিগুলি বেঠিক, কিন্তু কোনটা সঠিক কোনটা বেঠিক এটা যেহেতু কোনো মানুষের জানার উপায় নাই, এই জন্য আল্লাহর পক্ষ থেকে উভয় মতে সওয়াবের ঘোষণা দেওয়া হয়েছে। এ মর্মে সহিহ বুখারী শরীফে একটি হাদিস আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইযা হাকামাল হাকিম ফাজতাহাদা ওয়া আসাবা ফালাহু আজরান ওয়া ইযা ইজতাহাদা ওয়া আখতা ফালাহু আজরুন ওয়াহিদ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এমন ব্যাপার যে ব্যাপারে আল্লাহর পক্ষ থেকে সুনির্দিষ্ট কোনো সমাধান আসেনি, এমন ব্যাপারের সমাধান পরামর্শক্রমে অথবা গবেষণা করে বের করতে গিয়ে যদি ভিন্ন ভিন্ন সমাধান বের হয়, তাহলে একটা সঠিক অন্যটা কোনটা সঠিক কোনটা বেঠিক জানার কোনো ক্ষমতা আছে কোনো মানুষের? জানার কোনো ক্ষমতা নাই। এই জন্য আল্লাহর পক্ষ থেকে উভয় পক্ষে সওয়াবের ঘোষণা দেওয়া হয়েছে। এখানেও সঠিকটাকে হক আর বেঠিকটাকে খাতা বলা হয়, সঠিকটাকে বলা হয় হক আর বেঠিকটাকে বলা হয় খাতা। এই খাতা আরবি শব্দ, বাংলায় আমরা বেঠিক বলতে পারি, এর চেয়ে শক্ত কোনো শব্দ এখানে ব্যবহার করা চলে না। বলতেছিলাম হক শব্দ কোনো সময় কুফুরের বিপরীতে ব্যবহার হয়, হক শব্দ কোনো সময় বাতিলের বিপরীতে ব্যবহার হয়, হক শব্দ কোনো সময় বেঠিকের বিপরীতে ব্যবহার হয়। আজকের থেকে কি আপনারা মনে রাখতে পারবেন হক শব্দটা কতটা জিনিসের বিপরীতে ব্যবহার হয়? তিনটা জিনিসের। কোনো সময় হক শব্দটাকে কুফুরের বিপরীতে ব্যবহার করা হয়, কোনো সময় হক শব্দটাকে বাতিলের বিপরীতে ব্যবহার করা হয়, কোনো সময় হক শব্দটাকে বেঠিকের বিপরীতে ব্যবহার হয়। যেমন ইসলাম হক আর কুফুর বাতিল, এটা এমন বাতিল যেটা কুফুর, এখানে ইসলাম শব্দটাকে কুফুরের বিপরীতে ব্যবহার করা হয়েছে, এই হিসাবে ইসলাম হক আর কুফুর বেইমানি। 72 দল মুসলমান এরা কাফির নয়, এদের বিপরীতে আহলে সুন্নাত ওয়াল জামাতের মুসলমানকে বলা হয় হক আর 72 দল মুসলমানকে কাফির বলা হয় না, বাতিল বলা হয়। এখানে হক শব্দটাকে বাতিলের বিপরীতে ব্যবহার করা হয়েছে। 4 মজাবের কোনো একটা মশালা যদি হানাফি মজাবের সিদ্ধান্তটা সঠিক হয়, বাকি 3 মজাবের সিদ্ধান্ত বেঠিক। বুঝতে পারেন 3 মজাবের সিদ্ধান্ত বেঠিক, কোনটা সঠিক কোনটা বেঠিক এটা জানার কোনো ক্ষমতা যেহেতু কোনো বান্দার নাই, এই জন্য সঠিক সিদ্ধান্তেও আল্লাহর পক্ষ থেকে সওয়াবের ঘোষণা দেওয়া হয়েছে, বেঠিক সিদ্ধান্তেও আল্লাহর পক্ষ থেকে সওয়াবের ঘোষণা দেওয়া হয়েছে। সুতরাং হক শব্দটাকে যখন খাতার বিপরীতে ব্যবহার হয়, তখন উভয় পক্ষে সওয়াব থাকে, হকের পক্ষেও সওয়াব থাকে, খাতার পক্ষেও সওয়াব থাকে। শুধু পার্থক্য বুঝাবার জন্য একটাকে হক আর একটাকে খাতা বলা হয়, কিন্তু বাতিল অর্থে কোনোটাই বা কোনোটাই ইয়া নয়, বাতিল নয়, যেটা হক সেইটাও হক, যেটা খাতা সেইটাও হক, এই অর্থে বলা হয় 4 মজহাব হক। 4 মজহাবকে যে হক বলা হয় বাতিলের বিপরীতে, খাতার বিপরীতে নয়, বেঠিকের বিপরীতে নয়, মজহাব 4টাই হক, এটা বেঠিকের বিপরীতে নয়, বাতিলের বিপরীতে। মজহাব 4টার মধ্যে কোনো একটা যদি, কোনো এক মজাবের একটা বিষয় যদি হক হয়, তাহলে বাকি মজাবের সিদ্ধান্তগুলি বাতিল হবে না বেঠিক হবে? দেখি সোয়াব সারা বেঠিক না সোয়াব বিশিষ্ট বেঠিক, এমন বেঠিক যে বেঠিকের মধ্যেও সব আছে। বেঠিকের মধ্যে আল্লাহ সোয়াব দিলেন কেন? কারণ সঠিকটা বাইক করার ক্ষমতাই নাই তোমাদের। যেমন এই বদরের যুদ্ধবন্দী সম্পর্কে হযরত উমর পরামর্শ দিলেন এদেরকে হত্যা করা হোক, আবু বকর পরামর্শ দিলেন এদেরকে মুক্তিপণ নিয়ে ছেড়ে দেওয়া হোক। আমার কথা বুঝে থাকলে আপনারা বলতে পারবেন কার পরামর্শটা বাতিল, কার পরামর্শ বাতিল? কারণ যদি উমরের পরামর্শ হক হয়ে থাকে, আবু বকরের পরামর্শটা বেঠিক, যদি আবু বকরের পরামর্শটা হক হয়ে থাকে তাহলে উমরের পরামর্শটা বেঠিক। যেহেতু আল্লাহর পক্ষ থেকে কোনো সিদ্ধান্ত আসেনি, এই জন্য এই মুহূর্তে রসুলের নিজেরও জানা ছিল না কোনটা হক আর কোনটা খাতা। এই জন্য রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত উমরের পরামর্শ গ্রহণ না করে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর পরামর্শ গ্রহণ করে এদেরকে মুক্তিপণ নিয়ে ছেড়ে দিলেন। পরবর্তীতে আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলকে ওহি নাযিল করে বলে দিয়েছেন এটা আপনি সঠিক করেননি, আবু বকরের পরামর্শ নিয়ে যে শত্রুদেরকে মুক্তিপণ নিয়ে ছেড়ে দিলেন সওয়াবের কাজ করেছেন কিন্তু সঠিক হয়নি। ওনার কাজ করেছেন না সওয়াব, সঠিক না বেঠিক, পরিষ্কার হইল কিনা? বেঠিকেও যে সওয়াব আছে, বুঝলেন কিনা? এটা আপনি সঠিক করলেন না, এটা বেঠিক কিন্তু এতেও সওয়াব আছে। সওয়াব কেন? কারণ জানার উপায় ছিল না কোনটা সঠিক কোনটা বেঠিক। এমন ক্ষেত্রে যে ক্ষেত্রে কোনটা সঠিক কোনটা বেঠিক জানার উপায় নাই, এমন ক্ষেত্রে সঠিকটার মধ্যে অসব আছে বেঠিকটার মধ্যে অসব আছে, সঠিকের এক সব, সঠিকের দুই সব, বেঠিকের এক সব, আসলে আসান হয়ে যায় নাকি? যাই হোক, আমি বলতেছিলাম যে কথাটা, এই যে আল হক পরিষদ গঠন করা হয়েছে, আমার মনে হয় এই আল হক পরিষদের উদ্যোগে আয়োজিত সভার থেকে আমাদের এই হক শব্দের অর্থটা সঠিকভাবে বুঝে নেওয়া দরকার। এই প্রসঙ্গে মজাবটি চার মজাব সম্পর্কে যে কথাগুলি বললাম, আমার কথা বুঝে থাকতে বলুন তো, কোনো একটা মজাবের কোনো একটা বিষয়ের সিদ্ধান্ত যদি সঠিক হয় হক হয়, তাহলে বাকি তিনটার সিদ্ধান্ত কি হবে, বাতিল হবে না বেঠিক হবে? কেমন বেঠিক? যে বেঠিকের মধ্যেও সোয়াব আছে, এই কথাটা বর্তমান সমাজের লামা দাবিরা মানে না, বিশ্বাস করে। এই কারণে এরা একটা মজহাবকে সঠিক মানলে বাকিগুলিকে বাতিল বলতে চায়। এরা প্রশ্ন করে যে চারটা একসাথে সঠিক হয় কিভাবে, একটা সঠিক হইলে আর একটা ভুল, ভুলের মধ্যে আবার সোয়াব হয় কিভাবে? এই প্রশ্নটাও একটা গুমরাহী প্রশ্ন, একটা বাতিল প্রশ্ন। এই জন্য যারা রসুলের এই আদর্শে বিশ্বাসী যে যেখানে হকের বিপরীত বাতিল নয়, হকের বিপরীত বেঠিক, এখানে হকের মধ্যেও সোয়াব আছে বেঠিকের মধ্যেও সোয়াব আছে, এই কথা যারা বিশ্বাস করেন তারা চার মজাবে বিভক্ত, হানাফি মজাব, শাফি মজাব, মালিকি মজাব, হাম্বলি মজাব। হানাফি মজাবের একটা সিদ্ধান্ত যদি হক হয় বাকি তিন মজাবের সিদ্ধান্ত বেঠিক হতে পারে, কিন্তু সোয়াব সোয়াব থেকে খালি নয়, প্রত্যেকটার মধ্যে সোয়াব আছে। এটা রসুলের করিম হিসাবের আদর্শ, রসুলের শিক্ষা, আমরা চার মজহাবের অনুসারীরা, রসুলের এই আদর্শের উপর অটল, রসুলের শিক্ষার উপর অটল, এই জন্য আমরা চার মজহাবের যে কোনো একটা মজহাব পালন করি আমরা সোয়াবের হতে আছি। এর বিপরীতে লামাজহাবি বাতিল, এরা একটাকে একটাকে হক মনে করলে বাকিটাকে বাতিল মনে করে, এই মনে করাটা একটা বাতিল মতবাদ, এই মনে করাটা একটা বাতিল মতবাদ। কথাটা আরো পরিষ্কার ভাবে বোঝার জন্য একটা উদাহরণ দিচ্ছিল, ইমামের পিছনে যারা মাগরিব এশা ফজরের নামাজ জামাতের সাথে পড়ে, এরা আমিন দূরে বলবে না আসতে বলবে, একটা প্রশ্ন। এই প্রশ্নের জবাব হাদিসের দ্বারাই দুই ভাবে পাওয়া যায়। কোন হাদিসে মুক্তাদিরা আমিন দূরে বলার কথাও উল্লেখ আছে, কোন হাদিসে মুক্তাদিরা আমিন আসতে বলার কথাও উল্লেখ আছে। যেহেতু হাদিসের মধ্যে দুই রকম সমাধান পাওয়া যায়, কি বলেন, বুঝতে পারতেছেন কথা? হাদিসের মধ্যে মুক্তাদিরা ইমামের পিছনে জামাতে নামাজ পড়ার সময় আমিন দূরে বলবে না আসতে বলবে, এই প্রশ্নের জবাব একরকম পাওয়া যায় না দুই রকম পাওয়া যায়? এখন যেহেতু হাদিসের মধ্যেই দুই রকম পাওয়া যায়, এমত অবস্থায় আপনি সিদ্ধান্ত কোনটা নেবেন? যদি বলেন দূরে বলার সিদ্ধান্ত নেব, তাহলে আসতে বলার হাদিসটা আপনার মান্য হইল না, মানা হইল না। আর যদি আসতে বলার সিদ্ধান্ত নেন, তাহলে জুরে বলার হাদিসটা আপনার আমল করা হইল না। হাদিসটা কি করবেন? এমন ক্ষেত্রে নিয়ম হইল যে হাদিসটা আমল করব, এই হাদিসের বিপরীত যে হাদিসটা আছে ওই হাদিসের এমন একটা ব্যাখ্যা আমি করে নেব যে ব্যাখ্যাটা আগের হাদিসের সাথে সাংঘর্ষিক না হয়। এটা একটা মূল নীতি। যেমন হযরত ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু আনহু, যিনি রসুলের কাছ থেকে আমিন বলা শিখেছেন, তিনি বলেন, আমি ইসলাম গ্রহণ করার পর থেকে আল্লাহর রাসূল আমাকে সাথে নিয়ে একটানা বিশ দিন নামাজ পড়েছে। এই বিশ দিনের দৈনিক পাঁচ বেলা ফরজ নামাজ হইলে বিশ দিনে কত বেলা হয়? একশো বেলা। কত বেলা হয়? এই একশো বেলার ফরজ নামাজের প্রতি মাত্র তিনবার রাসুল আমিন দূরে বলেছেন, আর বাকি সবগুলি নমাজেই রাসুল আমিন আসতে বলেছেন। ওয়াইল বলেন, এখান থেকে আমি শিক্ষা গ্রহণ করেছি, রাসুল তিনটা নমাজে জুরে আমিন বলেছেন, আমিন জুরে বলা সুন্নত হওয়ার কারণে নয়, আমার মতো নও মুসলিমকে একথা শিক্ষা দেওয়ার জন্য যে আমিন বলতে হয়। তিনটা নমাজে রাসুল আমিন জুরে বলেছেন, আমিন বলতে হয় কথাটা একজন নও মুসলিমকে শিক্ষা দেওয়ার জন্য, আর বাকি সবগুলি নমাজেই রাসুল আমিন আসতে বলেছেন, আসতে বলা সুন্নত হওয়ার কারণে। যে সাহাবি রাসুলের কাছ থেকে আমিন বলা শিখেছেন, তিনি নিজে বলেন, জুরে বলেছেন রাসুল আমিন সুন্নত হওয়ার কারণে নয়, আমাকে শিক্ষা দেওয়ার জন্য, আর যে নমাজগুলিতে রাসুল আমিন আসতে বলেছেন সেটা সুন্নত হওয়ার কারণে। এবার আমরা দুই রকম হাদিস দিয়ে পাওয়া যায়, আস্তে বলারও হাদিস পাওয়া যায়, দুই রকম দূরে বলারও যে হাদিস পাওয়া যায়। একটা আমল করলে আর একটার ব্যাপারে এমন একটা ব্যাখ্যা আমরা পেলাম যে ব্যাখ্যাটা আগের হাদিসের সাথে সাংঘর্ষিক নয়। কাজেই এখানে এসে কোনো মজহাবে যদি আমিন দূরে বলা সুন্নত সাব্যস্ত হয় তাহলে আস্তে বলাটা বাতিল হবে না, বেঠিক হতে পারে। হানাফি মজহাবে দূরে আস্তে বলা সুন্নত, দূরে বলাটা বাতিল নয়, বেঠিক সাব্যস্ত। কাজে যারা মজহাব মানে এরা জুড়ে আমিন বললেও সব পাবে, আস্তে আমিন বললেও সব পাবে। যারা মজহাব মানে না এরা জুড়ে আমিন বললেও কেয়ামতের দিন জবাব দিতে হবে, আস্তে বলার হাদিস মানলে না কেন, আর আস্তে আমিন বললেও কেয়ামতের দিন জবাব দিতে হবে, জুড়ে আমিন বলার হাদিস মানল না কেন। এদের কাছে কোনো ব্যাখ্যা নাই, কারণ এদের কাছে রসুলের আদর্শ নাই, এদের কাছে রসুলের মূলনীতি নাই। কথাটা পরিষ্কারভাবে বুঝলেন কিনা আপনারা? আমরা যারা মজহাব মানি আমরা যদি আমিন আসতে বলি যে জুড়ে বলার হাদিসটার একটা ব্যাখ্যা আছে আমাদের কাছে। কি ব্যাখ্যা? যে শিক্ষা দেবার জন্য রসুল বলেছিলেন সুন্নত হওয়ার কারণে। কিন্তু যারা মজহাব মানে না এরা যদি আমিন জুড়ে বলে তাহলে আসতে বলার হাদিস মানলা কেন, জবাব দিতে হবে তোমার। এরা যদি আমিন আসতে বলে তাহলে জুড়ে আমিন বলার হাদিস মানলে না কেন, জবাব দিতে হবে। কাজেই লা মজহাবিরা আমিন জুড়ে বললেও আল্লাহর কাছে জবাব দিতে হবে, আসতে বলার হাদিস মানলে না কেন, আসতে বললেও জবাব দিতে হবে, জুড়ে বলার হাদিস মানলে না কেন। আমরা যারা মজহাব মানি জুড়ে বলার মজহাব মানলে আসতে বলার হাদিসে আমরা ভিন্নভাবে ব্যাখ্যা করার সুযোগ আছে। যারা আমিন আসতে বলে এরা আমিন জুড়ে বলার হাদিসকে ভিন্নভাবে ব্যাখ্যা করার সুযোগ আছে, এই সুযোগ লা মজহাবিদের নাই। এই জন্য লা মজহাবি বাতিল আর মজহাব হক। এই হক এর বিপরীত শব্দগুলি যদি আমরা পরিষ্কারভাবে বুঝে নিই, একদিনের আলোচনায় বুঝেও আসবে না আর একদিনের আলোচনায় সব কথা মনেও থাকবে না। আলোচনাটা যদি হতে থাকে, চর্চা যদি হতে থাকে, ইনশাআল্লাহ আস্তে আস্তে আমাদের বুঝে আসবে এবং সব রকমের বাতিলের মোকাবেলা করার ক্ষমতা হবে। তাই হযরত শেখ গাজী নগরী রহমতুল্লাহি আলাইহির নামের একাংশের অবলম্বনে যে আল হক পরিষদ গঠন করা হয়েছে, এই পরিষদের মাধ্যমে আপনারা প্রস্তাব করেছেন বর্ষরে বর্ষরে তফসিরুল কোরআন সম্মেলন করার জন্য। আল্লাহ আমাদের সবাইকে এই প্রস্তাব গ্রহণ করার তৌফিক দান করুন এবং এখান থেকে আমরা সব কিছু হক বাতিলের পার্থক্য বুঝে নেওয়ার সৌভাগ্য দান করুন। সবাই বলুন আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আলহামদুলিল্লাহি আল্লাজী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار يا الله এই মুবারক সম্মেলনকে কবুল আর মঞ্জুর করুন। ইয়া আল্লাহ যার নামে নামে এই পরিষদ গঠন হলো গঠন করা হলো, ইয়া আল্লাহ তার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিন। ইয়া আল্লাহ তার সাথে যে সমস্ত উলামায়ে কেরাম বুজুর্গান দিন মুমিন মুসলমান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, ইয়া আল্লাহ তাদের সকলের কবরকে যে বেহেস্তের বাগান বানাইয়া দিন। ইয়া আল্লাহ তার যে সাহেব দাদা কবর জগতে আছেন, ইয়া আল্লাহ তার কবরকে বেহেস্তের বাগান বানাইয়া দিন। ইয়া আল্লাহ তার পরামর্শ ক্রমেই আমি হযরত শেখ গাজী নগরী রহমতুল্লাহ আলাইকে আমার মুর্শিদ হিসাবে অবলম্বন করেছিলাম, ইয়া আল্লাহ তাদের দুজনের কবরকে বিশেষভাবে জান্নাতের বাগান বানাইয়া দিন। ইয়া আল্লাহ যে সমস্ত উলামায়ে কেরাম বুজুর্গান দিন মুমিন মুসলমান দুনিয়াতে বেঁচে আছেন, ইয়া আল্লাহ তাদের সবাইকে হায়াতে তৈয়বা দান করে দিন। ইয়া আল্লাহ এই সম্মেলনের ছেলে আমাদের জিন্দেগানকে হেদায়েত করুন, সমস্ত মুমিন মুসলমান জিন্দেগানকে নাজাত দান করুন। ইয়া আল্লাহ আমার কাছে যারা যত রকমের দোয়ার দরখাস্ত করেছেন প্রত্যেকের নেক দোয়াকে কবুল মঞ্জুর করুন, যারা যত রকমের আশা নিয়ে হাত উড়িয়েছি আমাদের প্রত্যেকের নেক বাসনাকে কবুল আর মঞ্জুর করুন। ইয়া আল্লাহ আমাদের পক্ষ থেকে লাখ লাখ কোটি সালাম হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে পৌঁছে দিন। ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم وسبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين امين برحمتك يا ارحم الراحمين.